বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু গরির আল্লাহ নাম লয়ারে জীবানি কি বেশি ডর মেহরবান আর বেশা বেশি রহম করেন না। আদরার মার বেশুমার কামিয়াবির বাদে বালা আন্দাজ আর সুন্দর্য আওয়াজ মাঝে শায়রে আরকান জনাব জাফর আহমদ কাবি সাবর সেন নম্বর ওয়ালিয়াম জিয়ানার নাম বাফর এহসান রহিমি এন্টারপ্রাইজিজে অনারার সামনে পেশ করে ফরমতনে দুনিয়াতে আদর বন আসে খনে বাফর এহসান ভুলি ফাইজু মাইকেনে বাফর এহসান ভুলি ফাইজু আরা মুসলমান দেহতল্লা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাব্বত হামেশা দিল মাঝে রাখনন জরুরি নূর আশাফুরা গরি দে আল্লাহ মনে হতে এখন মদিনা যাইবাল্লা মনর আশা পুরা গরি দে আল্লাহ মনে হতে এখন মদিনা যাইবাল্লা মদিনা যাইবাল্লা জিন্দিল্লা আর আরে কাফের ওলে আর আর দেশের তুনিয়ালাইয়ে হেন্ডিল্লা কাফের এরিও দেশের তুনিয়ালান্নান আর আর ওরে ফরজ আর আর দেশ আর কান দেশ আর আর দেশ আর কান দেশ আর আর দেশ আর জবা আর আর দেশ আর লাগি ওই জাইয়ুম বই কুরবান আর আর দেশ আর কান দেশ আর আর দেশ আর কান দেশ আর আর অনারারে দাওয়াত দিদ্দে আইয়ো আর আর ফোয়ারে এ জজবা মাঝে শামিল আরকানি বাইরে আইয়ো জিহাদত যাইরে আল্লাহ সাইলে আরকান আজাদ হোটার হই পারে আল্লাহ সাইলে আরকান আজাদ হোটার হই পারে বুড়াই গল্লে বুড়াই ফেবা বালা গল্লে বালা ফেবা হেতাল্লা ও বাইয়ান হামেশা বালা খাম দুনিয়া তু গরি যাবা বুদ্ধি ঐতি মরফান নিত্তি গরো বালা খাম যেখন খায় দেখি বালা খামর বালা দাম বালা খামর বালা দাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়ে দে উলমা নবী আল ওয়ারিস হেতাল্লা উলমার রহনুমাই উম্মত আল্লাহ বেশা বেশি জরুরি আলিম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগিজার মালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি যে দিন লতি আরা নিজর ওয়তন সজ্জি হে দিন লতি বেশা বেশি বেসহারা হই যে দিন লই তিয়ারা আরকান সারি দিলাম সে দিন লই তিয়ারা বেসহারা হইলাম সে দিন লই তিয়ারা বেসহারা হইলাম রহিমি এন্টারপ্রাইজেস করাচির সদর জনাব মৌলানা কারি ইনামুল হক রহিমি সাহেব রাবতা নম্বর 03-2138-5053 মদনি স্টুডিও করাচি সদর জনাব আব্দুল শুকুর মদনি সাহেব রাবতা নম্বর 03-33-2178-9371